জন গাউলে জন গাউ জো জো আলে ফেব কাউলে ফেব কাউ নানা হরনুন ফেব কাউলে সোলে মুইজে না মুলগন্না তাম সালিং লা ইউলবাদা দারে মযান এন সোর তোজি তাম সালিং না সিংবারে নামসা নামসা সিরে তোজি তামাংলা ইউলসা রেন বারে জো জো আলে সামাতি টিমনা ভিংবারে মে মে দা পিনবা থে সুজ